টিভি বাংলা মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي أضاء الله دربي سعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السماء عرفت الله حلو حلو حلو حياتي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا ايها الناس ان كنتم في ريب من البعث فان خلقناكم من تراب الايه সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সূরা হজ, এই সূরায়ে হজের তাফসীর আজকে আমরা করব। মহান আল্লাহ আয়াত নম্বর 5 এ ইরশাদ করছেন মানব জাতিকে সম্বোধন করে, বিশেষ করে ওই সব মানুষরা যারা পুনরুত্থান সম্পর্কে সন্দিহান বা অবিশ্বাসী, আখেরাত পরকাল জান্নাত জাহান্নাম বিচার হিসাব এসবকে বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা যদি সন্দিহান থাকো এই পুনরুত্থানের ব্যাপারে, তাহলে একটু চিন্তা করো যে তোমাদেরকে যে সৃষ্টি করেছি কোথা থেকে সৃষ্টি করেছি। আমি তোমাদের সৃষ্টি করেছি তোমাদের সৃষ্টির প্রথম অবস্থা দেখো, সেই অবস্থায় যদি তোমাদেরকে আমি সৃষ্টি করে নিয়ে আসতে পারি তাহলে পুনরায় আবার তোমাদেরকে প্রাণ দেওয়া আমার জন্য কি কোনো কঠিন বিষয়? আল্লাহ পাক বলছেন যে ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, চিন্তা করে দেখো যে তোমাদেরকে আমি মাটি দিয়ে তৈরি করেছি। আল্লাহ পাক রব্বুল আদম আলাইহিস সালামেরও সৃষ্টির বিভিন্ন স্তরের কথা কোরআনিকে বিভিন্ন ভাষায় বলেছেন, তোরাব মানে শুধু ধুলো মাটি, আর কখনো কখনো আল্লাহ তিন বলেছেন, কাদার কথা বলেছেন, কখনো কখনো পচা মাটির কথা বলেছেন যেটা দীর্ঘদিন পচে যে কাদাতে গন্ধ হয় তার কথা বলেছেন। তাই আল্লাহ ফাকর রব্বুল আলামিন এই ক্ষেত্রেও বিভিন্ন স্তরের কথা আদম আলাইহিস সালামের সৃষ্টির বলেছেন। অন্যান্য মানুষের সৃষ্টি সম্পর্কে মহান আল্লাহ বলেছেন সুম্মা মিন নুতফাতিন, অতঃপর অন্যান্য মানুষদেরকে এই ক্ষেত্রে মনে রাখবেন যে হাওয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামকে বাদ দিয়ে, এই তিন ব্যক্তিকে বাদ দিয়ে বাকি সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আর করবেন মিন নুতফা, শুক্রবিন্দু থেকে, বীর্য থেকে। সুম্মা মিন আলাকাতিন, এই শুক্রবিন্দু আবার পরিণত হয়েছে জমাট বাঁধা রক্তে, আলাকা জমাট বাঁধা রক্ত। সুম্মা মিন মুজগাতিন, তারপরে এই জমাট বাঁধা রক্ত আবার রূপান্তরিত হয়েছে গোশতের পিণ্ডে। আর প্রত্যেকটা স্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে 40 দিন 40 দিন করে, প্রথম 40 দিনে শুক্রবিন্দু থাকে, দ্বিতীয় 40 দিনে জমাট বাঁধা রক্ত হয়ে থাকে, তৃতীয় 40 দিনে মানে 120 দিনে তখন জমাট বাঁধা মুদগাহ অর্থাৎ গোস্তের পিণ্ড, এই গোস্তের পিণ্ড যখন হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 120 দিন হয়ে গেলে তখন ফেরেশতাকে ফায়ুমারবি আরবাই কালিমাত, 4টি কথা লিখার হুকুম করেন, আর তখন আত্মা দিয়ে দেওয়া হয়, তারপর আত্মা আসে। আর এটা আজকের সায়েন্স সত্য প্রমাণ করেছে, যেটা স্পষ্ট করে যে কোরআনী বিধান হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে চিরসত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন যে মুখাল্লাকাতিন ওয়া গাইরে মুখাল্লাকা, এই যে গোস্তের পিণ্ডকে আমি কখনো পূর্ণতা দান করি, পূর্ণ সৃষ্টির রূপ দিই, যদি সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখতে চান আর আল্লাহ সৃষ্টি করতে চান, ওয়া গাইরে মুখাল্লাকা, আর কখনো কখনো অসম্পূর্ণ রেখে দিই অর্থাৎ পূর্ণ রূপ পেল না, তার আগেই গর্ভপাত হয়ে গেল, বাচ্চা নষ্ট হয়ে গেল, এইরকমও হয় অনেক সময়। লেনোবাইয়ানা লাকুম, যাতে করে এই সৃষ্টির রহস্য তোমাদের সামনে আমি স্পষ্ট করে বর্ণনা করি যে আমি আল্লাহ এইভাবে সৃষ্টি করেছি। ওয়া নুকিরু ফিল আরহামে মা নাশা, এবং মাতৃগর্ভে আমি স্থান দিয়ে থাকি যাকে চাই, যাকে চাই আমি মাতৃগর্ভে রাখি, নয় মাস দশ মাস, তারপরে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসে, এলা আজালি মুসাম্মা, এক নির্ধারিত সময়ের জন্য। আর যাকে চাই যেন একে পৃথিবীতে আনবো না রাখবো না, তাকে দুই মাস, তিন মাস, ছয় মাসে যখন ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলমিন শেষ করে দেন। আল্লাহ পাক তারপরে বলছেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, অতপর তোমাদেরকে আমি বের করে নিয়ে আসি শিশুরূপে। পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয় একটা শিশু, দুর্বল শিশুরূপে বেরিয়ে আসলে, সোম্মাল তাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে শক্তিশালী হলে, বড় হলে, বুঝতে শিখলে, এমন কি পরিপক্ক জ্ঞান লাভ করলে, এই বয়সটাকে আশুদ বলা হয়েছে, অর্থাৎ পরিপক্ক জ্ঞানের বয়স, নিজের আয়ুর পূর্ণতায় পৌঁছিলে, যেটাকে তাফসির কারগণ বলছে চল্লিশ বছর বয়স। এই জন্য আম্বিয়া রসুলগণকে চল্লিশ বছরের বয়সেই নবুয়াত দেওয়া হয়েছে। তারপরে ধীরে ধীরে দুর্বলতা চলে আসতে লাগে। অমিনকুম মাইয়্যুতা আফফা, তোমাদের মধ্যে কাউ কি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিয়ে থাকেন? কেউ কেউ মরে যায়, কেউ যৌবনে মরল, কেউ কোনো বয়সে মরল, কেউ কোনো বয়সে। অমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমর, আর তোমাদের মধ্যে এমনও অনেকে হয় যাকে ফিরিয়ে দেওয়া হয় নিষ্ক্রিয় বার্ধক্যের দিকে। সত্তর, আশি, নব্বই, একশো হয়ে গেছে, এখন চলাফেরা করতে পারে না, লাঠি ধরে অনেক সময় চলাফেরা করতে পারে না, পেশাব পায়খানাও করতে পারে না, এমন বয়সে পৌঁছে দেন আল্লাহ পাক কোনো কোনো মানুষকে যে নিষ্ক্রিয় হয়ে পড়ে, অপরের সাহায্য ছাড়া কোনো কিছুই করতে পারে না, ছোট ছেলের মতো কান্না শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম অবস্থা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন, আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর, আল্লাহ পাক যতদিন আমাদের রাখবেন দুনিয়াতে যেন সুস্থ রাখেন আর যেন সহি সালামত রাখেন। মহান আল্লাহ এরশাদ করছেন যে লেকাইলা ইয়ালামিম বাদ ইলমিন শাইয়া, কিছু মানুষকে আয়ুর একেবারে শেষ পর্যায়ে নিষ্ক্রিয় বার্ধক্যে কেন পৌঁছে দিই? যাতে করে এমন অবস্থা তার তৈরি হয় যে অনেক কিছু জানার পরে, অনেক কিছু শিখার পরে, অনেক উন্নত হওয়ার পরে একবারে এমন পর্যায়ে পৌঁছে লেকাইলা ইয়ালাম, যাতে করে আর কিছুই জানে না, এমন অবস্থায় চলে যায়। মিম বাদ ইলমিন, জ্ঞানের পরে অনেক কিছু জানতো, কিন্তু সেই লোকটির যখন আশি, নব্বই, একশো বছর বয়স হয়ে গেছে কথাই বুঝে না। অনেক বিদ্যা বুদ্ধি শিখেছিল, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক হয়েছিল, বড় আলেম হয়েছিল, কিন্তু এখন কিছুই করতে পারছে না, বলতে পারছে না। আল্লাহ পাক রব্বুল আলমিন এইরকম করেন, সব কিছু আল্লাহ পাক করেন। যেই আল্লাহ পাক রব্বুল আলমিন এইভাবে বিভিন্ন স্তরে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের সৃষ্টির অবস্থা বর্ণনা করলেন, তিনি কি পুনরায় আবার মাটি থেকে উঠাতে পারেন না? অবশ্যই, সেটা তো আরও সহজ। এটা একটি আখেরাত পরকাল হবে, পুনরুত্থান হবে, তার যুক্তি বা দলিল প্রমাণ আল্লাহ পেশ করেছেন। দ্বিতীয় যুক্তি আল্লাহ পেশ করেছেন, ওয়াতারাল আরদা হামেদা, আর এই পৃথিবীকে দেখো, জমিনকে, হামেদা, যে শুকিয়ে গেছে, দীর্ঘদিন বৃষ্টি না হলে শুকিয়ে যায় একবারে, হাড়ের মতো শক্ত হয়ে গেছে। ফায়েজা আনজালনা আলাইহাল মা, অতপর যখন তার উপর আমি বৃষ্টি বর্ষণ করি, ইহতাজ্জাত, তখন নাড়া দেয়, অরাবাত, আর ফুলে উঠে, মাটি কত নরম হয়ে গেছে এবং মাটি ফুলে উঠেছে, আর মাটির পেটে বহু যে বীজ পড়ে আছে অথবা বপন করা হয়েছে সেগুলি তখন ফুলতে শুরু করে আর ধীরে ধীরে গজিয়ে উঠে, মাটিকে বিদীর্ণ করে এই গাছপালা আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্গত করেন। আল্লাহ পাক বলছেন, ওয়া আম্বাতাত মিন কুল্লি জাওজিন বাহিজ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে এমন করে দেন যে সেই জমিন, সেই পৃথিবী ভূমি বিভিন্ন রকমের সুন্দর শস্য উদ্গত করেন। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চাইছেন, যেমন ভাবে একটা অনাবাদ জমি, যেই জমিতে চাষ করা সম্ভব হচ্ছে না, সেই জমিতে আল্লাহ পাক কত ঘাস পাতা, লতা পাতা, আর কত খাদ্যের ব্যবস্থা, ফলমূলের ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন, তরতাজা জমি হয়ে গেল। আর তারপরে যখন ফসলগুলি কাটা মারার সময় আবার শুকিয়ে যায়, ওই রকমই মানুষের জীবন, এই দুনিয়া শুকিয়ে যাবে, তারপরে আবার কিয়ামত হবে। কিয়ামত যখন হবে, মানুষ মরে গেছে, হাড়হাড়িও সরে গেছে, পানি যেমন বর্ষণ হলে পৃথিবীতে লতাপাতা সবুজ হয়ে যায়, ঠিক তেমনি মানুষ যেন সবুজ ফসলের মতো হয়ে নিজ নিজ জায়গা থেকে, যেখানে যে দাফন হয়েছে বা যেখানে যে ধ্বংস হয়েছে, সেখান থেকে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন যে আল্লাহ পাক সত্য মাবুদ, যালিকা বিআন্নাল্লাহু আল হাক, জেনে রাখো যে আল্লাহ পাক চির সত্য মাবুদ, ওয়ান্নাহু ইউহিল মাউতা, আর তিনি একমাত্র মৃতদেরকে জীবিত করেন, ওয়ান্নাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি প্রত্যেক বস্তুর ওপর ক্ষমতাবান। তাহলে একমাত্র আল্লাহ হায়াত দান করেন, আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, আর জেনে রাখো যে কিয়ামত আসবেই আসবে, লা রাইবা ফিহা তাতে কোনো রকমের সন্দেহ নেই। ওয়া আন্নাল্লাহ ইয়াবআসু মান ফিল কুবুর, আর যারা কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ পাক অবশ্যই উঠাবেন, তাদের পুনরুত্থান অবশ্যই হবে। ওয়া মিনান নাস মান ইয়াজাদালু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া লা হুদান ওয়া লা কিতাবিম মুনীর, আর মানুষের মধ্যে কিছু বদচরিত্রের মানুষ আছে যারা আল্লাহ সম্পর্কে ঝগড়া করে, বাক বিতণ্ডা করে বেগাইর এলমে না জেনে, আর জানলেও ভুল তথ্য জানে, আসল উৎস থেকে জানার চেষ্টা করেন না। আর আসল উৎস যা অবিকৃত আল্লাহ পাক সুরক্ষার দায়িত্ব নিয়েছেন তা হচ্ছে কোরআনে করিম। এই কোরআনে করিম থেকে তাহলে আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহর দিন সম্পর্কে জানতে হবে। কোরআনে করিমের সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সুতরাং সহিহ হাদিস থেকে জানতে হবে। যারা না জেনে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে বাক বিতণ্ডা করে, আল্লাহ পাক বলছেন যে না তাদের কাছে জ্ঞান আছে, না ওয়ালা হুদান, আর না কোনো সঠিক হিদায়ত রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, ওয়ালা কিতাবি মনির, আর না কোনো আলোকপ্রদ, তাদের কাছে কোনো গ্রন্থ রয়েছে, পুস্তক রয়েছে আল্লাহ পাকের এই কিতাব ছাড়া। সানিয়া ইতফেহি, এই ধরনের লোকেরা ঘাড় বাঁকা করে। আমাদের এই সময় বিরতি আছে, যে বিরতির পরে আবার আমাদের আলোচনার দিকে আমরা ফিরে আসছি। যাদের পথে চলা যায় না, তারা কারা? প্রতি রাকাত সালাতে তো তাদের কথাই পড়ছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন। তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথেই? জানতে দেখুন ইস্টিভি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না। জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে? যাদের পথে চলা যায় না, প্রতি রবিবার রাত ১০টায় আর পুনঃ সম্প্রচার সকাল ৮:৩০টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত ৯টায় আর পুনঃ সম্প্রচার সকাল ৭:৩০টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। মুজাফফর বিন মুহসিন, ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন, শাহিদুল্লাহ খান মাদানী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ, হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময়ের তার ক্রমবিকাশ? পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, আবার ফিরে আসে আমাদের তাফসীরের দিকে, সূরা হজের তাফসীর। আল্লাহ ফাকর রব্বুল আলমিন এরশাদ করছেন যে কিছু লোকেরা আছে যারা সঠিক জ্ঞান না রেখেও আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়। তাহলে সঠিক জ্ঞান হাসিল করা প্রত্যেক মানুষের জন্য আবশ্যক। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, যারা না জেনে ঝগড়া করে, না জেনে তর্ক করে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, তারা অহংকারী। তাদের সম্পর্কে বলছেন সানিয়া ইতফেহি, তারা ঘাড় বাঁকা করে চলে। অহংকারীর একটা লক্ষণ হচ্ছে যে ঘাড় বাঁকা করে চলে, অহংকার দেখায়। লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, তারা এইরকম বিতর্ক করে অথচ তাদের সঠিক নলেজ নেই, এই জন্য যে আল্লাহ রাস্তা থেকে যাতে করে মানুষকে পথভ্রষ্ট করে। লাহু ফিদ দুনিয়া খিজিয়ুন, যারা না জেনে আল্লাহর দিন সম্পর্কে বলবে আর বিভ্রান্ত করবে, তাদের জন্য এই পার্থিব জগতে লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। খিজিয়ুন ও নজি কহু ইয়াউমাল কেয়ামতে আজাব আল হারিক, আর তাকে আমি আসাদন গ্রহণ করাবো ইয়াউমাল কেয়ামতে, কেয়ামতের দিনে তাকে আমি স্বাদ চাখাবো কেয়ামতের দিনে। আজাব আল হারিক, দহনের আজাব, জ্বলন্ত আগুনের আজাব। আল্লাহ পাক তারপরে বলছেন জালিকা বিমা কাদ্দামাত ইয়াদাকা, আর আল্লাহ পাক বলবেন এইরকম জালেমদেরকে যারা আগুনে জ্বলবে জাহান্নামের, যে এই আগুন তুমি নিজেই নিয়েছো, গ্রহণ করেছো, এটা এই জন্য যে বিমা কাদ্দামাত ইয়াদাকা, তোমার হাত, তোমার কর্ম আগেই তুমি করেছিলে, তোমার হাত এই কর্মগুলি করেছিল, অর্থাৎ তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই অপকর্মগুলি, এই পাপগুলি করে পাঠিয়েছিলে, তারই সাজা শাস্তি আজকে ভোগ করতে হবে। ওয়ান্নাল্লাহ লাইসা বিযাল্লামিল আবিদ, আর জেনে রাখো যে আল্লাহ পাক কোনো বান্দার উপর জুলম করেন না, সুতরাং তোমার সম্পর্কে কোনো জুলম করা হয়নি। ওমিনান্নাস মাইয়াবুদুল্লাহ আলা হারফ, আর এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলছেন, যারাও বিভ্রান্ত, আল্লাহ পাকের ইবাদত করে কিন্তু সুবিধাবাদী, সুবিধাবাদী মুসলিমদের কথা আল্লাহ পাক এখানে বলছেন। যেখানে লাভ সেখানে আছে, ধর্মকর্ম ওখানে, আর যেখানে লাভ নেই লস, দুনিয়ার লস, দু চার পয়সা যাবে অথবা সময় যাবে, সময় দিতে রাজি না, পয়সা আল্লাহ রাস্তায় খরচ করতে রাজি না। মহান আল্লাহ বলছেন ওমিনান্নাস মাইয়াবুদুল্লাহ আলা হারফ, মানুষের মধ্যে থেকে এমন কিছু লোকেরা আছে যারা আল্লাহ পাকের ইবাদত করে একদিকে হয়ে, মধ্যখানে এসে নাই, দিনের মধ্যখানে থাকবে এবং কোরআন সুন্নাহ ইসলামে যা আছে তা মেনে চলে এমন না, সুবিধাবাদী, এক সাইডে থাকে, সুবিধা যেটা হলো ওটা বেছে বেছে নিয়ে নিলাম, যেগুলো নিজের মতের সাথে মিলছে সেগুলি নেবে তারা। ফাইন আসাবাহু খাইরুন, এরা যেহেতু দুনিয়ার স্বার্থ রাখে, সেজন্য তাদেরকে যদি কল্যাণ স্পর্শ করে, অর্থাৎ তারা যদি ভালো পায়, কিছু পয়সা হাসিল হয়ে গেল, ধর্মকর্ম করে নেতৃত্ব পেয়ে গেল, ভোগবিলাসের কিছু পেয়ে গেল, দুনিয়ার কিছু স্বার্থ হাসিল হলো, ইতমান নবী, তাতে খুশি থাকে। ওয়াইন আসা বা ফিতনা, আর যদি পরীক্ষায় পড়ে যায়, কোথাও কষ্ট স্বীকার করতে হচ্ছে, যেমন কিছু লাভ পাবে তো কিছু সেখানে কষ্টও করতে হবে, আল্লাহ পাকের পরীক্ষা, এখন এই পরীক্ষায় তোমাকে অটল থাকতে হবে যাতে তুমি উত্তীর্ণ হতে পারো না, তখন ইনকালাবা ওয়াজেহি, তখন দ্রুত মুখ ফিরিয়ে নেয়, সুবিধাবাদ, তখন ফিরে যায়, তখন আর নেই। খাসেরাত দুনিয়া ওয়াল আখির, আল্লাহ পাক বলছেন এই শ্রেণীর লোকেরা ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত, জালেকা হুয়াল খুসরানুল মুবিন, আর যারা দুনিয়া আখেরাত উভয়কালেই ক্ষতিগ্রস্ত, তারা তাদের ক্ষতিটাই হচ্ছে স্পষ্ট ক্ষতি, এরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, যারা শির করে থাকে তাদের কথা, ইয়াদউ মিন দুনিল্লাহ মা লা ইয়াদুররুহু মা লা ইয়ানফাউ, তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে ডাকে যা তাদের ক্ষতি সাধন করতে পারে না আর তাদের উপকারেও আসতে পারে না। যালিকা হুয়া দালালুল বাঈদ, এটা হচ্ছে অনেক বড় গুমরাহি, দালালুল বাঈদ, এমন ভ্রষ্টতা যেটা অনেক দূরে পৌঁছে দেয় সত্য পথ থেকে, সঠিক পথ থেকে। ইয়াদউ লামান দাররুহু আকরাবু মিন নাফইহি, তারা এমন কিছুকে আহ্বান করে, ডাকে এমন কিছুর কাছে চাই যার ক্ষতি তার লাভের চাইতে নিকটবর্তী। মনে করলো যে কিছু তো লাভ হইলো, কিছু তো সুবিধা আছে, কিন্তু তাতে লাভের চাইতে তার ক্ষতি বেশি রয়েছে, কারণ ইহকালে সে সঠিক দিনের ওপর থাকলো না, সুতরাং আল্লাহর গজব যে কোনো সময় তার উপর ক্রোধ, আর পরকালে তার জন্য জাহান্নাম রয়েছে, যদিও দুনিয়ার কিছু হাসিল করতে পেরেছে। লাবেসাল মাওলা ওয়ালা বেসাল আশির, এদের অভিভাবক কতই না মন্দ আর এদের সঙ্গী না কতই মন্দ, যারা বিভ্রান্ত হয়েছে, গুমরা হয়েছে আল্লাহর পথ থেকে, তাদের সাথী সঙ্গী আর তাদের অভিভাবক কতই না মন্দ, যারা এইসব পরামর্শ তাদের দিয়েছে তারা কত না মন্দ, যারা চেলা তারা যে কত মন্দ। মহান আল্লাহ তারপরে নেক লোকদের কথা বলছেন, ইন্নাল্লাহ ইউদখিলুল্লাযিনা আমানু ওয়আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদেরকে জান্নাতে দাখিল করবেন যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্মশীল হয়েছে, এমন জান্নাতে যার নিম্ন দেশে বহু নহর প্রবাহিত হবে। ইন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা চান যা ইচ্ছা করেন তাই করে থাকেন। আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতা নড়ে না। আল্লাহ যা চান আল্লাহ বলছে মা ইউরিদ, কিন্তু আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না যেই কথাটি প্রচলিত আমাদের বাংলা সমাজে সেই কথাটি ভুল, মিথ্যা কথা। হুকুম মানে নির্দেশ, আল্লাহ নির্দেশ দেন না যে শিরক করো, অথচ শিরক হচ্ছে। আল্লাহ পাক নির্দেশ দেন না যে তুমি নাস্তিক হও, আল্লাহ নির্দেশ দেন না যে তুমি খুন করো, ব্যভিচার করো, চুরি করো, ডাকাতি করো, কিন্তু হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না। যদি ইচ্ছার বিরুদ্ধে হয় তো আল্লাহ অপারগ হয়ে গেলেন তাহলে। এই জন্য আল্লাহর বিনা ইচ্ছাতে গাছের পাতা নড়ে না এই কথা ঠিক। তাহলে আমাদের টার্মগুলিকে মুসলিম করতে হবে, আমাদের টার্মগুলিকে সহি আকিদা ভিত্তিক করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে এরশাদ করছেন যে মান কানা ইয়াজুন আল্লা ইয়ানসুরাহুল্লাহ ফি দুনিয়া ওয়াল আখিরাহ। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার শত্রুদের কথা বলা হয়েছে। শত্রুদের গায়ের এমন জ্বালা ছিল মুশরিকদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, আর প্রত্যেক যুগের শত্রুদের এই গায়ের জ্বালা আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা, ফিল্ম করা, আর এই রকমের মানহানি করার চেষ্টা করা। কিন্তু আকাশের দিকে থুথু ছুড়লে আকাশের দিকে থুথু যায় না, যে থুথু আকাশের দিকে নিক্ষেপ করে তার ওপরেই সেই থুথু আসে। আল্লাহ পাক দুনিয়াতেও এদেরকে লাঞ্ছিত করবেন এবং পরকালেও লাঞ্ছিত করবেন। আল্লাহ পাক বলছেন মান কানা ইয়াজুন্ন, যেই ব্যক্তি এই ধারণা রাখে যে আল্লাহ ইয়ানসুরাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যেন দুনিয়া আখেরাতে সাহায্য না করেন, মানে এই মোহাম্মদ যেন বিজয় লাভ না করতে পারে। বিজয় হলে গায়ের জ্বালা, এটা হচ্ছে কাফিরের চরিত্র, যারা পাপিষ্ঠ তাদের চরিত্র। ভালো মানুষকে কখনো উন্নত দেখতে চায় না, ভালো মানুষদের কামিয়াবি কখনো বরদাস্ত করতে পারে না। আল্লাহ বলছেন যে ফালিয়ামদুদ বিসাবাবিন ইলা সামায় সুম্মা লিয়াক্তা ফালিয়ানদুর হাল ইউযহিবান্না কাইদুহু মা ইয়াগিজ। তাহলে সেই ব্যক্তি একটি রশি, সাবাব মানে হচ্ছে রশি, এখানে সাবাব মানে কারণও হয় কিন্তু এখানে রশির অর্থে রয়েছে, একটি রশি সেই ব্যক্তি ঝুলিয়ে দিক, লম্বা করে দিক, এলা সামায় আকাশ পর্যন্ত, সোম্মালিয়াক্তা তারপরে এই রশ্মিকে ছিন্ন করে দিক, ছেড়ে দিক। ফালিয়ানজোর অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের আকাশ পর্যন্ত রশ্মি ক্ষমতা থাকলে একটা ঝুলিয়ে দাও আর তারপরে আকাশে উঠে যাও, আর উঠে আল্লাহ পাকের যে সিদ্ধান্ত ফয়সালা রয়েছে যে নবীকে আল্লাহ সাহায্য করবেন এবং আল্লাহ পাক বিজয় দান করবেন, এই আল্লাহ পাকের সিদ্ধান্তকে বানচাল করে দাও, পারলে করো। ফালিয়ানজোর তারপরে দেখুক হালিও ধেবেন না কেদহ মা ইয়াগিজ, তাহলে তার এই কৌশল কি, তার যে রাগ ছিল, গুসা ছিল, তা কি দূর করতে পারলো, তার মন কি ঠান্ডা হইলো, এই ক্ষমতা আছে, এটা একটি তাফসির। আর আর এক দল তাফসিরকারগণ অন্য একটি তাফসির করেছেন, সেটা হচ্ছে এখানে আকাশ মানে মাথার উপর, আর প্রত্যেকটি মাথার উপরে যা কিছু আছে তাকে আকাশ বলা হয়। কারণ এখানে বলা হয়েছে যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, কিন্তু আকাশ থেকে তো বৃষ্টি বর্ষণ, মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হয়। তাহলে এখানে সামা মানে ছাদ বোঝানো হয়েছে। আল্লাহ বলছেন যেই ব্যক্তি বরদাস্ত করতে পারেন নবীর বিজয়কে, আল্লাহ পাক সাহায্য করছেন, এটা গায়ের জ্বালা হয়ে গেছে, সেই ব্যক্তি একটা রশি লম্বা করে দিক তার ঘরের ছাদে, আর তারপরে সে ফাঁসিতে চড়ে যাক। নিজেকে রাগে গোসাতে মানুষ যখন থাকে তখন আত্মহত্যা করে ফেলে, তাহলে তোমার রাগকে আর সামলাতে পারছো না, তাহলে রশি ঝুলিয়ে দিয়ে ফাঁসিতে ঝুলে যাও, এতে কি তোমার মনটা ঠান্ডা হবে? কোনো কোনো তাফসিরকারগণ এই তাফসির করেছেন। এক কথায় আল্লাহ পাক যদি কারো সাহায্য করতে চান আর আল্লাহ পাকের রাসূলের সাহায্য করতে চেয়েছেন, কোনো শক্তি তাতে বাধা সৃষ্টি করতে পারে না। এই রকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সত্যিকার যারা অনুসারী হবে আল্লাহ পাক তাদের সাহায্য করবেন যদি তারা আল্লাহ পাকের দেওয়া শর্ত পূরণ করে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওয়াকাযালিকা আনজালনাহু আয়াতিম বাইয়্যানাত, আর এইভাবে আমি এই কোরআনে কারীমকে সুস্পষ্ট আয়াত রূপে নাজেল করেছি। ওয়া আন্নাল্লাহ ইয়াহদি মা ইউরিদ, আল্লাহ যাকে চান তাকে হিদায়াত দান করে থাকেন, মানে তৌফিক দিয়ে থাকেন, আল্লাহ পাকের পক্ষ থেকে রাস্তাকে সহজ করে দেন। তবে এমনি রাস্তা দেখিয়ে দেওয়া হেদায়তের দুটি অর্থ, রাস্তা আল্লাহ সকলকে দেখিয়েছেন, যে মেনেছে তাকেও আল্লাহ রাস্তা দেখিয়েছেন কোরআনে কারীম দিয়ে, আর যারা মানেনি অমান্য করেছে আল্লাহ পরকালকে তাদেরকেও আল্লাহ রাস্তা দেখিয়েছেন। আর আরেকটা হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া মানে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। যেমন আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই এখান থেকে আমি বোম্বাই থেকে কলকাতা যাব, তো কিভাবে যাব, একটা লোক এখান থেকে বললো যে আপনি যান অমুক স্টেশনে যান আর গিয়ে অমুক ট্রেন ধরেন আর তারপর এভাবে চলে যান, বা এয়ারপোর্টে যান আর ওখান থেকে চলে যান, এখানে বসে বসে আপনাকে গাইড করলাম, এটা হচ্ছে রাস্তা দেখানো, এটা একটা হেদায়তের অর্থ। আর একটা অর্থ হচ্ছে এক লোক বললো যে ঠিক আছে আমিও তো যাচ্ছি, চলেন আমার সাথে হন, কোনো চিন্তা নেই, সাথে নিয়ে গিয়ে একেবারে গন্তব্যস্থান আপনি কলকাতায় পৌঁছে দিল। হেদায়াত মানে রাস্তা দেখানো, আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে এই দুই অর্থে রাস্তা দেখানোর কথাটি ব্যবহৃত হয়েছে। আল্লাহ পাক রাস্তা দেখেছেন মানে তৌফিক দিয়েছেন, যারা সৎকর্মশীল হওয়ার চেষ্টা করেছে, যাদের অন্তর ভালো, অন্তর সম্পর্কে আল্লাহ জেনেছেন যে না এদের অন্তর ভালো, চাই সত্যের সন্ধান, সুতরাং তাদেরকে আল্লাহ হেদায়াত দান করেছেন। আর যারা চাই না, দুনিয়ামুখী পেট পূজারি বা অন্তরে বক্রতা রয়েছে, কুফুরি বদ্ধপরিকার হয়ে রয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন রাস্তা দেখেছেন মানে কোরআন নাজিল করেছেন, রাসুল পাঠিয়েছেন, স্পষ্ট করেছেন, তারা এসব রিসোর্স থেকে উপকৃত হয় না। এখানে আমাদের আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে হিদায়াত দান করেন, সঠিক পথের ওপর অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر حياتي مذ أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السماء عرفت الله ربي حلوة حلوة حلوة حياتي عرفت الله ربي أشرق النور ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়, আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও, যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিস টিভি কে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান কোড 48 গ্যালথরপ রোড, বার্মিংহাম, UK, পোস্ট কোড B151TH, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301, ইউরো অ্যাকাউন্ট নম্বর 01132302, ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর 01132303, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBOBZB22, IBAN ZB52, LOID 3096340102419, টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 4420824243211। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন, যাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। ইসলামী পথ ধরে চলে, জুলুম আর বখিল এই দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে। কিন্তু আল্লাহ পছন্দ করে বেশি বখিল না হওয়া, বেশি খরচ না করে। শেখ আব্দুল কাইয়ুম, তাহলে মানুষ হালাক হয়ে যাবে। যদি মানুষ শুধু মনের কথায় চলে, মনকে কন্ট্রোল করতে হবে, শরীয়ত তাজকিয়াত নফস করে ঠিক করতে হবে। যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে, এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। দেখুন আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী, আজ সন্ধ্যা 6:30 বা পুনঃ সম্প্রচার দুপুর 12:30 বাংলাদেশে, পিএস টিভি বাংলায়।